কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 37তম পাঠের মূল বাক্য হচ্ছে ফুজিসান ও মিতারি ওসুশি ও তাবেতারি শিমাশিতা। ফুজি পর্বত দেখা, সুশি খাওয়া ইত্যাদি অনেক কিছু করেছি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। শিজুকায় বেড়ানোর পর আন্না টোকিওতে তার ডরমিটরিতে ফিরে এসেছে। আন্না তার ভ্রমণ সম্পর্কে ডর্ম মাদারকে জানাচ্ছে। চলুন তাহলে শুনি 37তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ফুজিসান ও মিতারি ওসুশি ও তাবেতারি শিমাশিতা। ফুজি পর্বত দেখা, সুশি খাওয়া ইত্যাদি অনেক কিছু করেছে। এবারে এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। ডম মাদার বললেন, তোমার ভ্রমণ কেমন ছিল বা কেমন হল? মানে ভ্রমণ। এই পার্টিকেল বাক্যের মূল প্রসঙ্গের পরে বসে। দো অর্থ হল কেমন। এই প্রশ্নবাচক শব্দটি দিয়ে কেমন লাগলো বা কেমন হবে এ ধরনের কথা জিজ্ঞেস করা যায়। দাত্তা অর্থাৎ ছিল, এটি অমার্জিত বা নৈমিত্তিক রূপ। মার্জিত রূপ হচ্ছে দেশটা। এগুলো বাক্যের শেষ প্রান্তে বসে। তাহলে এই পুরো বাক্যটি একটি নৈমিত্তিক ভঙ্গির প্রশ্ন যা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলতে হবে। আন্না জবাব দিল ফুজিসান ও মিতারি ওসুশি ও তাবেতারি শিমাশিতা। ফুজি পর্বত দেখা, সুশি খাওয়া ইত্যাদি অনেক কিছু করেছি। আর এটাই হলো আজকের মূল বাক্য। মনে হচ্ছে এই বাক্যে তারি কথাটি দুবার শুনলাম। ঠিকই লক্ষ্য করেছেন শারমিন সান। তারি অনেকগুলো কাজের মধ্য থেকে কয়েকটি নমুনা প্রকাশ করার ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়। যেমন এখানে আন্না দুটি কাজের উদাহরণ দিয়েছে। শিজুকায় তার করা বিভিন্ন কাজের মধ্যে ছিল ফুজি পর্বত দেখা এবং সুশি খাওয়া। বুঝতে পারলাম। ফুজিসান মানে হল ফুজি পর্বত। ও এই পার্টিকেলটি বাক্যের কর্মপদের পরে বসে। এবার দেখা ক্রিয়াটির জাপানি হল মিমাস। এই ক্রিয়ার তা রূপ হচ্ছে মিতা অর্থাৎ দেখেছি। এই রূপটির সঙ্গে রি যুক্ত করলে হয়ে যাবে মিতারি। ও তাহলে মিতা অর্থাৎ দেখেছি কথাটির সঙ্গে রি যুক্ত করেই তৈরি হয়েছে মিতারি। এবার বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক একই ব্যাপার ঘটেছে ওসুশি ও তাবেতারি কথাটির ক্ষেত্রেও। ওসুশি মানে হল সুশি, এক ধরনের জাপানি খাবার যাতে ভিনেগার দিয়ে স্বাদযুক্ত করা একখণ্ড ভাতের উপরে কাঁচা মাছের স্লাইস বসানো থাকে। সুশি কথাটির আগে সম্মানসূচক ও উপসর্গ যুক্ত করার ফলে এটি মার্জিত শোনাচ্ছে। এরপরেই আছে পার্টিকেল ও যা দিয়ে কর্মপদ নির্দেশ করা হয়। তাবেতারি কথাটির মধ্যে আছে খাওয়া অর্থাৎ তাবেমাস ক্রিয়াটির তা রূপ তাবেতা অর্থাৎ খেয়েছি এবং এর সঙ্গে যুক্ত হয়েছে রি। সবশেষে আছে শিমাশিতা যেটি আসলে করা অর্থাৎ শিমাস ক্রিয়াটির নৈমিত্তিক অতীত রূপ। তাহলে এবার চলুন শুনি আজকের মূল বাক্য। ফুজি পর্বত দেখা, সুশি খাওয়া ইত্যাদি অনেক কিছু করেছি। ফুজিসান ও মিতারি ওসুশি ও তাবেতারি শিমাশিতা। আন্না আরো বলল তানোশিকাত্তা দেসু, বেশ আনন্দ করেছি। আক্ষরিক অর্থ বেশ আনন্দদায়ক ব্যাপার ছিল। তানোশিকাত্তা মানে হল আনন্দদায়ক ছিল। এটি হচ্ছে বিশেষণ পদ তানোশি অর্থাৎ আনন্দদায়ক কথাটির অতীত রূপ। ডম মাদার উত্তরে বললেন শুনে খুশি হলাম। আক্ষরিক অর্থ হল এ তো বেশ ভালো হয়েছে। সোরে মানে ওটা বা এটা অর্থাৎ ব্যাপারটা। এইমাত্র শোনা কোন প্রসঙ্গ বোঝাচ্ছে এটি দিয়ে। ইয়োকাত্তা মানে ভালো ছিল বা ভালো হয়েছে। বিশেষণ পদ ভালো অর্থাৎ ই কথাটির অতীত রূপ এটি। ওয়ানে এই কথাটির ওয়া অংশটি সাধারণত মহিলারা বক্তব্যকে মোলায়েম করতে ব্যবহার করেন। নে কথাটি বাক্যের শেষে জুড়ে দিয়ে শ্রোতার সম্মতি বা অনুরূপ মনোভাব প্রত্যাশা করা হয়। তবে এই পুরো কথাটি কোন পুরুষ হয়তো বলবেন এভাবে それはよかったね。 それはよかったね。এইভাবে বলা হলে তা পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই একই। এবার চলুন আরেকবার শোনা যাক 37তম পাঠের কথোপকথন। 旅行はどうだった？ 富士山を見たり、お寿司を食べたりしました。楽しかったです。 それは良かったわね。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। তারই কথাটি ব্যবহার করে কতগুলো কাজের নমুনা উল্লেখ করার নিয়মটি বিশদভাবে জানতে চাই। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, অনেকগুলো কাজের মধ্য থেকে দুটি বা তিনটির কথা নমুনা হিসেবে উল্লেখ করার ক্ষেত্রে এসব ক্রিয়াপদের তা রূপের সঙ্গে রি যুক্ত করে ধারাবাহিকভাবে বলা হয়। বাক্যটির শেষে করা ক্রিয়াটির বিভিন্ন রূপ দরকার মতো ব্যবহার করা হয়, যেমন শিমাসু অর্থাৎ করি, করেন, করব ইত্যাদি, শিমাশিতা করেছি বা করেছেন, অথবা শিতাই দেশ করতে চাই। যেমন আজকের পাঠে আন্না শিজোকায় অনেক কিছু করার কথা ড্রম মাদারকে বলতে গিয়ে দুটি নমুনা উল্লেখ করেছে, ফুজি পর্বত দেখা এবং সুশি খাওয়া। ফুজি পর্বতের উল্লেখ করার ক্ষেত্রে সে দেখা অর্থাৎ মিমাস ক্রিয়াটির তা রূপ মিতা নিয়েছে এবং এর সঙ্গে রি যুক্ত করে বলেছে মিতারি। আবার সুশি খাওয়ার কথা বলতে গিয়ে খাওয়া অর্থাৎ থাবেমাস ক্রিয়াটির তা রূপ নিয়েছে থাবেতা এবং এর সঙ্গে রি যোগ করে বলেছে থাবেতারি। একসঙ্গে বললে ফুজি পর্বত দেখা, সুশি খাওয়া ইত্যাদি অনেক কিছু করেছি, এটি জাপানিতে হবে ফুজিসান ও মিতারি ও সুশি ও থাবেতারি শিমাশিতা। শিজুওকা ভ্রমণকালে আন্না অনেক কিছুই করেছে। কতগুলো ক্রিয়ার সঙ্গে এভাবে তারই যুক্ত করে বললে তার অর্থ দাঁড়ায় উল্লেখ করা কাজগুলো ছাড়াও আরো অনেক কাজ করা হয়েছে। তারই কথাটির অন্যরকম ভূমিকাও রয়েছে। পরস্পর বিপরীত অর্থের ক্রিয়াপদের সঙ্গে তারই যুক্ত করে বললে তার অর্থ দাঁড়াবে এসব কাজ বারবার করা হয়। যেমন বারবার যাওয়া আসা করা হল ইত্তারি কিতারি শিমাস। আবার বারবার জ্বালানো নেভানো মানে হল স্কেতারি কেশিতারি শিমাস। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ আমরা ক্লান্তি বা অবসাদ বিষয়ক কিছু শব্দ শিখব। হেতো হেতো হেতো হেতো নিশ্চয়ই খুব ক্লান্ত লোকজন এই কথাটি বলেন। হেতো হেতো কথাটি বলা হয় খুব ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়লে, যেমন দীর্ঘ ভ্রমণের পর ক্লান্ত হয়ে এটি বলা যায়। খতা খতা এবার শুনলেন অত্যন্ত ক্লান্ত বা অবসন্ন হয়ে শক্তিহীন হয়ে পড়া অবস্থাকে বোঝায় এটি দিয়ে। শব্দগুলো কেবল শুনেই টায়ার্ড লাগছে। এবার তাহলে আর মাত্র একটি শব্দ গুত্তারি। আবার শুনি গুত্তারি। এটি দিয়ে অসুস্থতাজনিত দুর্বলতা বোঝায়। যেমন ধরুন জ্বর হওয়ার ফলে কেউ গুত্তারি বোধ করল। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ হেতো হেতো খতা খতা গুত্তারি। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, শিজুকা থেকে আমি ডম মাদারের জন্য উপহার হিসেবে সবুজ চায়ের তৈরি বিস্কুট এনেছি। সেখানে চায়ের তৈরি ক্যান্ডি, চকলেট ইত্যাদি আরো কত কি যে পাওয়া যায়। কোনটা রেখে কোনটা নেব ভাবাই কঠিন। নিত্য নতুন উপহার পণ্য উদ্ভাবনে জাপানিদের দক্ষতা অতুলনীয়। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল ফুজিসান ও মিতারি ও সুশি ও থাবেতারি শিমাশিতা। ফুজি পর্বত দেখা, সুশি খাওয়া ইত্যাদি অনেক কিছু করেছি। আগামী পর্বে আমরা জানব সুস্থ সবল আন্নার উপর ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ব্যাপার সম্পর্কে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।